السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقيهم عذاب الجحيم ربنا وادخلهم جنات عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذريتهم إنك أنت العزيز الحكيم وقيهم السيئات ومن تق السيئات يومئذ فقد رحمته وذلك هو الفوز العظيم وعن ابي هريره رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم لا يزال العبد في صلاه ما كان في المسجد ينتظر الصلاه ما لم يحدث اللهم اغفر له اللهم ارحمه رواه مسلم প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা এই জুমার মসজিদে আসতে পেরেছি, কোরআন ও সহি হাদিসের দুটি কথা শোনার জন্য বসতে পেরেছি। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার, কোরআন ও সহি হাদিসের দুটি কথা শোনার জন্য একত্রিত করে দিলেন, তারই জন্য জানাই শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, শাফিউল মুজদিবিন, রহমাতাল্লিল আলামিন, জনাবে মুহাম্মদ রসুলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয়, ফেরেশতাগণ যাদের প্রতি দোয়া করেন এবং যাদের প্রতি অভিশাপ করেন। ফেরেশতাগণ যাদের প্রতি দোয়া করেন এবং যাদের প্রতি অভিশাপ করেন, ফেরেশতাগণ যাদের প্রতি দোয়া করেন, এ আলোচনা করতে গেলে আজকে শেষ করা যাবে না। তা আরেকদিন বলতে হবে যে অভিশাপ করেন সেই সম্পর্কে। তা আজকে ইনশাল্লাহ চেষ্টা করব ফেরেশতাগণ কাদের জন্য দোয়া করেন সে সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আপনারা জানেন যে পৃথিবীতে প্রত্যেকটি কাজে, একেবারে মসজিদ থেকে পার্লামেন্ট পর্যন্ত, যে কোনো কাজ করতে গেলে ঘুষ বা উৎকোচ দিতে হয়, ঠিক কিনা? মসজিদেও কিন্তু ঘুষ দেওয়া লাগে, দেওয়া লাগে না? এরপরে আপনি মসজিদের মোমবাতি, এটাও ইমাম বা খতিব বা যারা আছেন সংশ্লিষ্ট মেরে খান, অবশ্যই এই মসজিদের কথা বলছি না, আছে না নাই? তাহলে কাদের কাছে আপনি দোয়া চাইবেন? ইমাম খতিব মাওলানা সাহেব, তাদের কাছে দোয়া চাইবেন? তাদেরকে ঘুষ না দিলে দোয়া তারা করতে চাচ্ছে না। তাহলে এমন কিছু সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন যে ওই আমলগুলা করলে আল্লাহ তাআলা পক্ষ থেকে এই ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করবেন। আমরা কি সেই দোয়া চাই? তাহলে আমরা যদি এই আমলগুলা করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতারা আমাদের জন্য আপনাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আর ফেরেশতারা দোয়া করলে 100% লাগার সম্ভাবনাই বেশি, ঠিক কিনা? কারণ সাধারণ মানুষের মধ্যে সে হালালও খেতে পারে, হারামও খেতে পারে, কখনো সে হালাল খাচ্ছে, কখনো সে হারাম খাচ্ছে, কখনো সে চুগুলখুরি পরনিন্দা করছে, কখনো সে সুদ ঘুষ উৎকোচ খাচ্ছে, যেই কারণে মানুষের দোয়া সহজে কবুল হচ্ছে না। আর দোয়া কবুল হওয়ার একমাত্র শর্ত হচ্ছে হালাল ভক্ষণ করা। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা আত-তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াত, লা ইয়াসুনাল্লাহা মা আমরুহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। লা ইয়াসুনাল্লাহ, আল্লাহ কর্তৃক ফেরেশতারা কখনো তারা আল্লাহর নাফরমানি অমান্য করে না, আল্লাহর কোনো বিধান, আল্লাহর কোনো হুকুম লঙ্ঘন অমান্য তারা করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এবং আল্লাহ যা কিছু তাদেরকে আদেশ করেন শুধু তাই করে, এর ব্যতিরেকে কিছু করে না। সুবহানাল্লাহ, মানুষ কি তাই করে? আল্লাহ যেটা নিষেধ করছে ওইটাই আগে করবে। আল্লাহর নাফরমানি মানুষই করে, তারপরও মানুষ কেন শ্রেষ্ঠ বলতে পারেন? ফেরেশতারা আল্লাহর কথা মতো চলে, সর্বদা তার তাসবিহ করছে, পাঠ করছে, অথচ তারপরও মানুষকে কেন বলেন তো, কেন তাদেরকে শ্রেষ্ঠত্বের আসনে আসীন করা হলো? কারণ হচ্ছে মানুষ গুনাহ করে তওবা করে, ফেরেশতারা তওবা করে না, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করার চান্স পান না, কারণ তারা তো তওবা করে না। কারণ তারা কেন তওবা করবে? তারা তো পাপ করতে জানে না। বান্দা পাপ করে এরপর আল্লাহর কাছে তওবা করে, যখন সে সুন্দর হৃদয় নিয়ে আল্লাহর সমীপে হাজির হয়ে যায় তখন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। শুধু ক্ষমা করেন না, যে পরিমাণ বান্দা পাপ করেছে ওই পরিমাণ পাপকে তিনি নেকি দ্বারা বদলায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসুন, ফেরেশতারা আমাদের জন্য কি দোয়া করছে, তারা কিভাবে কি করছে, সে সম্পর্কে আল্লাহ তাআলা সূরা মুমিনুনে, সূরা মুমিন 40 নম্বর সূরা 7-8-9 এই তিনটি আয়াতের মধ্যে ঘোষণা করছেন। আল্লাহ বলছেন, الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين تابوا واتبعوا سبيلك وقيهم عذاب الجحيم। الله سبحانه وتعالى বলছেন সূরা মুমিন 40 নম্বর সূরা এর 7-8-9 নম্বর আয়াতের মধ্যে, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা, নিশ্চয়ই যারা আল্লাহর আরশ বহন করে আছে। কারা আরশ বহন করে আছে? ফেরেশতারা। কয়জন ফেরেশতা? কোন তো 8 জন ফেরেশতা। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন। 8 জন ফেরেশতা আল্লাহর আরশকে বহন করে আছে, কিন্তু এ কথা আমাদের কিছু মাযহাবী ভাইরা বিশ্বাস করেন না। তারা বলছেন কেমনে 8 জন ফেরেশতা আল্লাহকে আরশ বহন করবে? তাহলে তো ফেরেশতারাই বড়, আল্লাহ ছোট, নাউযুবিল্লাহি মিন জালিক। অথচ আল্লাহ বলছেন অসিয়া কুরসিহু সামাওয়াতি ওয়াল আরদ, সূরা বাকারা 2 নম্বর সূরা 255 নম্বর আয়াতে, আয়াতুল কুরসিতে আল্লাহ বলছেন অসিয়া কুরসিহু সামাওয়াতি ওয়াল আরদ, আমার আরশে কুরসি হচ্ছে আসমান জমিন সব কিছু পরিব্যাপ্ত। সুবহানাল্লাহ। কিন্তু এইখানে যখন আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা, আল্লাহর আরশ যারা বহন করে, অন্য আয়াতে আল্লাহ বলছেন 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে, তখন আমাদের কিছু সংখ্যক আকীদা ভ্রষ্ট লোক আছে, তারা বলছে কেমনে আল্লাহ তাআলার আরশ 8 জন ফেরেশতা বহন করে? তিনারা যুক্তি দিচ্ছে, ধরেন আমি চেয়ারের মধ্যে বসে আছি, এখন যদি আমাকে 4 জন লোক মিলে উঁচা করে তাহলে ওই 4 জনের সম্মিলিত শক্তি বেশি, নাকি আমি চেয়ারে একা বসে আছি তার শক্তি বেশি? কার শক্তি বেশি? কথা বোঝেন নাই, আরেক দিকে ছিলেন বোধ হয়। 4 জনের সম্মিলিত শক্তি বেশি, এটাই ঠিক, কিন্তু আল্লাহ তাআলার সম্পর্কে এই কথা মানায় না। কারণ আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন সূরা মুদাসসিরে 30 নম্বর আয়াতে 74 নম্বর সূরা, যে তিসা আলাইহা আশার, সেখানে রয়েছে 19 জন ফেরেশতা, জাহান্নামের দারোগা কয়জন? 19 জন ফেরেশতা। এই আয়াতটা নাজিল হওয়ার সাথে সাথে আবু জেহাল এবং তার অনুসারীরা বলতে শুরু করলে মাত্র 19 জন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 জনের নিয়ে বড়াই করে, আরে এই 19 জনের কিসসা একজন বলছে আমি একাই খতম করে দিতে পারবো, এরকম আবু জেহেলরা ওই সময় বলেছিল। আয়াতটা নাজিল হওয়ার সাথে সাথে তারা বলেছিল যে জাহান্নামের ফেরেশতা 19 জন, এটার জন্য আবার আমাদের এত ভয় পাওয়া লাগবে নাকি? অথচ আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রিলকে দেখেছেন তার রূপে কয়েকবার, এবং তিনি দেখেছেন যে একটি পা হচ্ছে জমিনে, একটি পা হচ্ছে আসমানে। আল্লাহ তাআলা তাদেরকে কত ক্ষমতা দিয়েছেন আল্লাহই ভালো জানে। তবে আমি আপনাদেরকে ছোট্ট একটা দৃষ্টান্ত দিতে চাই। প্রেসিডেন্ট জিল্লুর রহমান অথবা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি একটা চেয়ারে বসে থাকে, আর আমরা যদি সারা বাংলাদেশের 14 কোটি জনগণের 6 কোটি জনগণ সেটা ধরে উঁচা করি, তাহলে শক্তি কার বেশি হবে এবার বলেন? প্রধানমন্ত্রী শক্তি বেশি না? প্রধানমন্ত্রী উপর থেকে বলবে সঠিক ব্যাস ফায়ার কর, আমি উপরে থাকি, বলেন শক্তি কার বেশি? সব দিকেই যুক্তি দেওয়া যায়, কিন্তু আমরা ওই যুক্তিতে বিশ্বাস করি না। আমরা যুক্তিতে বিশ্বাস করি না, ওই ফাসের যুক্তিতে আমরা বিশ্বাস করি। আল্লাহ বলেছেন আমরা মানি। 500 বর্তী মসজিদের পাশে একটি পুকুর আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই পুকুরে গোসল করবে না। বিজ্ঞান টেস্টে প্রমাণ হলো গোসল করলে কোনো সমস্যা নাই। আমরা এজন্য করব না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গোসল করতে নিষেধ করেছেন, এর বিজ্ঞানী কোনো ফলাফল যুক্তি আমরা খাটাতে যাব না। রাসূল বলেছেন ব্যাস আমরা ওটাকে ওইখানে আর যাব না, তিনি নিষেধ করেছেন ব্যাস। তবে ইসলামের কোনো জিনিসই নিষেধাজ্ঞা রয়েছে আর সেটার মধ্যে ক্ষতি নাই এমনটা নয়, বরং প্রত্যেকটির মধ্যেই ক্ষতি নিহিত রয়েছে যা নিষেধ করা হয়েছে। তবে আমাদের বিজ্ঞান ওই পর্যন্ত এখনো অগ্রসর হতে পারে নাই। আল্লাযীনা ইয়াহমিলুনা আল আরশা ওয়া মান হাওলাহু, আল্লাহর আরশ যারা বহন করে আছে এবং যারা তার চারপাশে রয়েছে। এখন এই বক্তা সাহেব তার বক্তব্য আমার কাছে রয়েছে, তিনি বলছেন যারা মনে করে যে আল্লাহ তাআলা তার চেহারা নিয়ে আরশের কুরসিতে বসে আছেন, ওরা হচ্ছে কাফের, নাউজুবিল্লাহ। দেখেন কে কারে কাফের কয়, তাই পাইকারি দরে কাফের কাউকে বলা উচিত না, পাইকারি দরে কাউকে কেউ কাফের বলা উচিত নয়। কারণ আমি যদি কাফের না হই তাহলে ওই লোকটা কাফের হয়ে যাবে যে আমাকে কাফের বলেছে, অথবা আমি যাকে কাফের বলছি সে যদি কাফের না হয় তাহলে আমি কাফের হয়ে যাব, নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। যেই লোকটা বলে নাই ও নিরাপদে আছে, আর যে বলেছে সে বিপদে পড়েছে। বলছে ইসলামের মতে এত বিভাজন কেন, আজকে তমক কেউ তমক কয়, অমক কেউ অমক কয়, তাহলে আপনারা কি করছেন আন্দোলন করে, ওদেরকে আপনারা কিছু করতে পারেন না? আমি বললাম ভাই কি করবো, কেয়ামত পর্যন্ত ইখতিলাফ চলতেই থাকবে, এটা নিয়ে তো মারামারি করার দরকার নাই। আপনার ইখতিলাফ হয়েছে, আপনি ওখান থেকে সরে এসে কোরআন সহিহ হাদিসের দিকে চলে আসেন। বলে না না না না ভাই, এটা হয় না, আপনারা মুসলিমরা আপনারা এটা বলেন সেটা বলেন, একত্রিত হন না, আপনাদের মধ্যেই গণ্ডগোল। তখন আমার খুব রাগ হয়ে গেল, আমি বললাম যে ভাই আপনি কি পবিত্র না অপবিত্র? বলে আমি কখনো পবিত্র থাকি কখনো অপবিত্র থাকি। হ্যাঁ ঠিক বলেছেন। বলেন আপনি কি সম্পূর্ণ পবিত্র হতে পারবেন কখনো, 100% পবিত্র? হ্যাঁ হব না কেন, আমি যদি ফরজ গোসল ঠিক করে করি, ওযুটা ঠিক করে করি তাহলে পবিত্র হব। আমি বললাম তারপরে, তারপরে কি? তারপরে ভ্রাম্যমান টয়লেটটা নিয়ে কি আপনাকে চলতে হবে? না অবশ্যই ভ্রাম্যমান টয়লেটটা নিয়ে আপনাকে চলতে হবে। বিষয় হচ্ছে বাদ দেওয়া যাবে না, এটাকে বাদ দিলে আপনার অস্তিত্ব থাকবে না, তাই ওটাকে নিয়েই চলতে হবে, আর সঠিক পথটা খুঁজতে হবে, ঠিক কিনা? আল্লাযীনা ইয়াহমিলুনা আল আরশা, যারা আরশ বহন করছে, অমান হাওলাহু এবং তার চার পাশে আছে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা তাদের প্রতিপালকের সপ্রশংসা প্রশংসা বর্ণনা করছে, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সূরা জুমার 39 নম্বর, সূরা 75 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন وَتَرَى الْمَلَائِكَةَ حَافِّينَ مِنْ حَوْلِ الْعَرْشِ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ। হে নবী, তাদেরকে যদি আপনি দেখতে পেতেন তাহলে দেখবেন ফেরেশতারা আল্লাহর আরশের চারপাশ ঘিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সপ্রশংসা প্রশংসা বর্ণনা করছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরশের উপর সমাসীন রয়েছেন, এবং ওরা বলছে আল্লাহ দেহ থেকে নাকি পাক, আল্লাহ নিরাকার, নাউজুবিল্লাহ। তাই আল্লাহর দেহ কল্পনা করলে সে নাকি কাফের হয়ে যাবে, আমরাও বলি আল্লাহর দেহ কোনো মানুষের সাথে কল্পনা করলে সে কাফের হয়ে যাবে, সন্দেহ নাই। আল্লাহর যদি দেহ কোনো প্রাণী জগতের সাথে কোন সৃষ্টির সাথে তুলনা করা হয় তাহলে সে কাফের হবে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা কেমন আমরা জানি না, তবে তিনি যা বর্ণনা করেছেন কোরআন এবং সহিহ হাদিসে বলেছেন সেভাবে আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা কেমন, যেভাবে তিনি বলেছেন ওইভাবে। সূরা সূরা 42 নম্বর সূরা 26 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাইউন, আমার মতো দেখতে কোনো কিছুই নাই। অতএব আমরা কোন সৃষ্টির সঙ্গে তাকে তুলনীয় করি না, বরং তার যে আকার আছে, আকৃতি আছে, এটা আমরা বিশ্বাস করি। এজন্য তারা বলেছে আসলে তো তাদের সঙ্গে আমাদের আমলের কোনো পার্থক্য নাই, আমলের গন্ডগোল নাই। গন্ডগোল নাকি আকীদা নিয়ে তারা বলেছে, আমরা বলে আলহামদুলিল্লাহ আপনার বক্তব্যকে আমি 100% সমর্থন করলাম, সমস্যা হচ্ছে আকীদা নিয়ে। আকীদাই গন্ডগোল, আকীদা যদি শুদ্ধ না হয় আপনার ইমানদারিত্বের চারানা লাভ হবে না, আপনার সালাত পড়তে পড়তে এই যেখানে করা জমে গেলেও চারানা লাভ হবে না, কোনো দিন জান্নাত পাবে না। আকীদা যদি ভ্রষ্ট থাকে জান্নাত পাওয়া যাবে না। তাহলে আল্লাহ তাআলার আকার আকৃতি আছে এবং তিনি কোথায় আছেন, আরশের উপর সমাসীন রয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একাধিক আয়াতে বলেছেন, বহু আয়াতে বলেছেন, 10-এর বেশি আয়াতে বলেছেন সুম্মাস্তাওয়ালাল আরশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর সমাসীন রয়েছেন। সূরা তহা 20 নম্বর সূরা 5 নম্বর আয়াত, সূরা আরাফ 7 নম্বর সূরা 54 নম্বর আয়াত, সূরা ইউসুফ 12 নম্বর সূরা 59 নম্বর আয়াত, সূরা সাজদা 32 নম্বর সূরা 59 নম্বর আয়াত, সূরা হাদিদ 57 নম্বর সূরা 4 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুম্মাস্তাওয়ালাল আরশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর সমাসীন রয়েছেন। আমরা এটাই বিশ্বাস করব। অতএব আমি বলছিলাম ফেরেশতারা সেখানে চারপাশে রয়েছে এবং তারা কি বলছে, আল্লাহর প্রশংসা করছে, আর আল্লাহ বলছে এবং আল্লাহর সম্পর্কে তারা ঈমান এনেছে। ওয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার মুমিন নরনারী তাদের জন্য তারা দোয়া করে বলছে সুবহানাল্লাহ। আল্লাহর চারপাশে আরশে রয়েছে, আটজন ফেরেশতা বহন করে আল্লাহর আরশ, এবং তার চারপাশে অসংখ্য অগণিত ফেরেশতারা মুমিন বান্দার যারা ঈমান এনেছে, সঠিক আকীদায় বিশ্বাস করেছে, এদের জন্য দোয়া করে কি বলছে শুনেন। রব্বানা ওয়াসিতা কুল্লা শাইইর রাহমাতাও ওয়া ইলমান ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়াকিহিম আযাবাল জাহিম। আল্লাহ পালনকর্তা পরওয়ারদিগার, রব্বানা ওয়াসিতা কুল্লা শাইইর রাহমাতাও ওয়া ইলমান, তোমার জ্ঞান, তোমার পাওয়ার, তোমার ক্ষমতা, তোমার ইলম এবং তোমার দয়া রহমত সব সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে আছে সুবহানাল্লাহ। যারা বলে আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, এর দ্বারা তাদের কথা খণ্ডন করা যায়, কারণ আল্লাহ বলছেন আমি সর্বত্র বিরাজমান নই, বরং আমার রহমত, আমার করুণা, আমার পাওয়ার, আমার জ্ঞান সব কিছুর মধ্যে রয়েছে। বান্দা, আমার পাওয়ার, আমার জ্ঞান, আমার ক্ষমতা তোমার মধ্যে না থাকলে তুমি চলতে পারতে না, তুমি দেখতে পারতে না, তুমি বলতে পারতে না, আমার ক্ষমতা, আমার রহমত রয়েছে বলে তুমি দেখতে পারো। সূরা আরাফ 7 নম্বর সূরা 156 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ও রহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই, আমার রহমত, আমার ক্ষমতা, আমার পাওয়ার সব সৃষ্টিজীবের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ অবিহামদি সুবহানাল্লাহিল আযীম। যেই লোকটা জুলুম করে আরেকজনকে চর মারছে, আল্লাহর শক্তি ছাড়া মারতে পারছে না। যে লোকটা চেনা করছে, ব্যবচার করছে, আল্লাহর রহমত তার মধ্যে আছে বলেই করছে, কিন্তু এই জন্য বলা যাবে না যে আল্লাহ হুকুম করেছে তাই করছি। তবে এই জন্য বলছি আল্লাহর রহমত ছাড়া তুমি এক পা আগাতে পারতে না, আর ওই কাজটা সমাধা করতে পারতে না। প্রত্যেকটি কাজ আল্লাহ বলছেন আমি দেখিয়ে দিয়েছি ভালো পথ, দেখিয়ে দিয়েছি মন্দ পথ, আমি ভালো পথ সৃষ্টি করেছি, আমি মন্দ পথ সৃষ্টি করেছি, এখন তুমি কোন পথে চলবে এটা তোমার হ্যাবিট। ফেরেশতাগণের কোনো হ্যাবিট নাই, ফেরেশতাগণের কোনো হ্যাবিট নাই, মানুষের হ্যাবিট দেওয়া হয়েছে যে তুমি এই পথে চললে জান্নাতে যাবে, ওই পথে চললে জান্নাত জাহান্নামে যাবে। তারা দোয়া করে বলছে রব্বানা ওয়াসিতা কুল্লা শাইই রাহমাত। আচ্ছা, দোয়া করার সময় এটা কেন বলা লাগবে? কারণ আপনি জানেন যে আপনার পিতা আপনার কারণ আপনার উপর কোনো কারণে রেগে আছে, তখন আপনি যদি যে তার কাছে মাপ চান, মাপ নাও চাই পাইতে পারেন, কিন্তু অনেকদিন পর এসেছেন, বাপের জন্য কিছু হাদিয়া নিয়ে গেলেন, হাদিয়া নিয়ে মায়ের কাছে দিয়ে বললেন আব্বাকে এটা দাও, পরে আব্বাকে দিল, দেওয়ার পরে বাপের মনটা কিছু নরম হয় ঠিক কিনা, তো এই নরম হওয়ার কারণে পিতার কাছে তখন পরবর্তীতে যে সে ক্ষমা প্রার্থনা করছে, তো ফেরেশতাদের কাছে তোর হাদিয়া তোহফা নাই, আল্লাহর গুণগান বর্ণনা করে বলতেছে আল্লাহ তুমি বড় মেহেরবান, তুমি বড় দয়ালু, তুমি বড় ক্ষমাবান, আল্লাহ তোমার রহমতের আশা আমরা করি, তোমার রহমত ছাড়া কোনো কিছু হতে পারে না আল্লাহ, তাই তোমার কাছে রহমত যাতনা করে ঝাঞ্ঝা করে বলছি আল্লাহ তোমার রহমত তোমারই সর্বব্যাপী সর্বজ্ঞ। ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক, অতএব আল্লাহ গো যারা তোমার কাছে তওবা করেছে, নিষ্কুলুষ তওবা করেছে, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। খালি তওবা করলেই হবে? ওয়াত্তাবাউ সাবিলাক, এবং তোমার পথে যারা চলেছে, কোন পথে চলেছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পন্থা দাও গো বলি, যেই সঠিক পথটা তওবা করার পরে সঠিক পথে চলতে হবে, নইলে ওই তো এবার তওবার কোনো মূল্য নাই, সঠিক পথে চলতে হবে এবং সঠিক পথ কাঁটা দিয়ে ঘেরা, সঠিক পথে চলতে গেলে আপনাকে কাঁটা অতিক্রম করেই চলতে হবে। আর বিদাতির তওবা আল্লাহ তাআলা কবুল করেন না, কেন? বিদাতি তওবাই করতে জানে না, কারণ সে তো মনে করছে যে মিলাদ মাহফিল ভালো কাজ, 20 রাকাত তারাবি পড়বো, হুজুররা কি জন্য নিষেধ করে, নামাজ তো বেশিই পড়লাম, তারপরে বলছে যে এই ফরজ সালাত বাদে সম্মিলিত মোনাজাত করলাম, সবাইকে নিয়ে একটু কান্নাকাটি করলাম, এটা তো ভালোই কাজ করলাম। বেদাতিরা তাই বলে না? ওরা কি মনে করে এটা পাপের কাজ? করে না। আপনি আসুন, উল্লেখ রয়েছে তারগিবত তারহিবের 1620 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হিন্নাল্লাহি যাবুত্তাওবা আং সাহিবি বেদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদআতকারী থেকে তওবাকে এইভাবে পর্দা করে দিয়ে রেখেছেন। আন সাইবি বেদা, বিদআতকারী থেকে, হাত্তা ইয়াদাউ বেদা, যতক্ষণ সে বিদআত পরিত্যাগ না করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে ততক্ষণ তার ক্ষমা হবে না, বিদআত পরিত্যাগ করে ক্ষমা চাইতে হবে। এই জন্যে বিদাতিরা বহু দোয়া করে কিন্তু আল্লাহ কবুল করেন না, কারণ ওই বিদআত যারা করে তাদের দোয়া আল্লাহ কবুল করেন না। আল্লাহ বলছেন অকিহিম আজাব আল জাহিম, আল্লাহ যারা তোমার পথে চলেছে, তোমার সঠিক পথে চলেছে, তওবা করেছে, তোমার পথে চলেছে, তুমি তাদেরকে ক্ষমা করে দাও সেই জাহান্নামের আজাব থেকে, যেই জাহান্নামের আজাব বড় ভয়াবহ, সেই আজাব থেকে আল্লাহ এই বান্দাদেরকে তুমি ক্ষমা করে দাও যারা তোমার কাছে তওবা করে সঠিক পথে ফিরে এসেছে। সঠিক পথে আসতে গেলে আপনাকে আমাকে অনেক মূল্য দিতে হবে, কারণ আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আমি মুমিনের জান এবং মাল খরিদ করে নিয়েছি, কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, বলেন তো সবচাইতে আকাঙ্ক্ষিত বস্তু কি? হ্যাঁ, জান্নাত। আলহামদুলিল্লাহ, জান্নাত। তারপরের প্রশ্নটা হচ্ছে সবচাইতে সৌভাগ্যের জিনিস, সবচাইতে সৌভাগ্যের জিনিসটা কি বলেন? হ্যাঁ, সেটা তো বললেনই জান্নাত। এবার আরেকটা বলেন, কমপক্ষে 7টা জান্নাত আছে না 8টা জান্নাত আছে? 8টা জান্নাত বলেন। জি, আমরা জিহাদের কথা ভুলে গেছি, জিহাদ হচ্ছে সবচাইতে সৌভাগ্যের চাবিকাঠি, কারণ জিহাদের যে ব্যক্তি মুজাহিদ তার জন্য 72টা হুর হবে, সবার জন্য পাইকারি 72টা হুর না, এটা মিথ্যা কথা। বড় বড় চক্ষু বিশিষ্ট 72 হুর হবে মুজাহিদের জন্য। অতএব জিহাদ যে করেছে তার জন্য রয়েছে বড় মর্তবা, আর এটা হচ্ছে সবচাইতে সৌভাগ্যের জিনিস যে মুজাহিদ হয়ে মরতে পেরেছে, আর মুজাহিদ হয়ে মরার সবচাইতে শাহাদাতের মৌতি হচ্ছে সবচাইতে বড় কাম্য। আমি আপনাকে বলতে চাচ্ছি, আপনি কেন ভয় পাচ্ছেন, কাকে ভয় পাচ্ছেন? সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৃথিবীর সর্বসুন্দর মানুষ, আল্লাহ তাআলা যাকে পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়ে সৃষ্টি করেছেন, এই লোকটাকে জেনার অপবাদে আর 7 থেকে 8টি বছর জেল খাটতে হয়েছে, ঠিক কিনা? অথচ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সুন্দর শ্রেষ্ঠ একজন মানুষ, তারপরে তার রূপ সৌন্দর্য তো আছেই, তিনি একজন আল্লাহর পয়গাম্বার, উলুল আজম পয়গাম্বার, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আজিম। সাইয়েদানা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকেও জেনার অপবাদে গাছের মধ্যে আশ্রয় নিতে হয়েছিল, অতঃপর গাছকে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো, বলেন আপনি কিসের ভয় পাচ্ছেন, আপনাকে জঙ্গিবাদী বলে ধরে নিয়ে যাবে আলহামদুলিল্লাহ বলবেন, আপনাকে যুদ্ধ অপরাধী বলে ধরে নিয়ে যাবে আলহামদুলিল্লাহ বলবেন, আমার মনের খবর আল্লাহ জানে। শাহাদাতের মুত হচ্ছে সবচাইতে বড় মুত। আমিরে জামাত বলেছিলেন, আজকে রাজশাহীর মাটি যেমন আমার দাওয়াতের ক্ষেত্র, জেলখানা আমার দাওয়াতের ক্ষেত্র। চাঁপাই নবাবগঞ্জে গত কয়েক বুধবার আগে মাহফিল করতে যে সময় পেলাম, হরতাল ছিল পরের দিন, যে কারণে আমিরে জামাতের সঙ্গে সাক্ষাৎ করলাম। তিনি দেখলেন যে নবীদের কাহিনী শেষ পর্বটা লিখছেন, তবু আমাদেরকে সময় দিলেন। সময় দেওয়ার পরে আমি তাকে রিকোয়েস্ট করলাম, আপনার তাফসিরুল কোরআন পড়েছি, কত যে ভালো লেগেছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এখন প্রশ্ন হচ্ছে, আপনি বেঁচে থাকতে কোরআনের সম্পূর্ণ তাফসির কমপ্লিট করেন না কেন? এটা করে যান, জানি না আপনার কখন মৃত্যু হবে বা আমরা আপনাকে পাবো কিনা, অতএব কার কখন মৃত্যু হয় বলা যায় না, আপনি এটা করেন। কয় বাবারে, হেসে বলতেছে, বাবারে আর একবার জেলখানায় দাও, তাফসিরটা কমপ্লিট হবে। বুঝতে পারছেন কত বড় বুকের পাটা, আর একবার জেলখানায় দাও তাহলে তাফসিরটা কমপ্লিট হবে। তোমাদের জ্বালায় তো এখানে লিখতে পারি না, ওখানে যা আরামসে লিখি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনাকে পছন্দ করেন, আপনার কিছু করার আছে? আলহামদুলিল্লাহ আমাদের মুজাফফর ভাইকে আল্লাহ পছন্দ করেছেন, তিনি বাংলার মাটিতে, সারা পৃথিবীর মাটিতে তিনি দাওয়াতি কাজ করে যাচ্ছেন। এই মুহূর্তে আল্লাহ বলেন জেলখানায় যাওয়ার কেউ নাই, মুজাফফর এবার তুমি যাও। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। তাই আমরা অবশ্যই অবশ্যই কষ্ট পেয়েছি, যে জেলখানায় যায় তার জন্য সবাই কষ্ট পায়, তবে সেই সাথে সুখী পেয়েছি এই জন্যে যে তাকে জিজ্ঞাসাবাদ যা যা কিছু করা হয়েছে আলহামদুলিল্লাহ, এটা নতুন নতুন আকিদা, যারা ভ্রষ্ট ছিল সে সমস্ত আকিদা পরিবর্তন হচ্ছে, এটাও একটা প্লাস পয়েন্টের জায়গা। আরেকটি কিছু মনে রাখতে পারেন, আহলে হাদিস আন্দোলনের কোনো আমির বা কোনো কেউ যদি জেল খাটে বা কাউকে যদি ফাঁসিও দেওয়া হয়, আমি আমার তরফ থেকে বলতে পারি যে আমরা কোনোদিন গাড়ি সংযোগ করবো না, গাড়িতে অগ্নি সংযোগ করবো না, রাস্তা আটকাবো না। অথচ আহলে হাদিসরা যদি একটাবার সিদ্ধান্ত নেয়, একটাবার সিদ্ধান্ত নেয়, সারা বাংলাদেশে 3.5 কোটি আহলে হাদিস আছে, একটা রাস্তা একটা সাইকেলও চলতে পারবে না। কিন্তু না, আমরা এটা করতে রাজি নয়, কারণ মুমিনের জানমাল ও প্রাণ জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন রহমান। অতএব আমরা জান্নাত পাগল, আমরা রেডি আছি প্রতি মুহূর্তে ইনশাআল্লাহ যে কোনো পরীক্ষার জন্য যেন আমরা তৈরি থাকি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাই বলে সাধারণ মানুষের রাস্তা আটকিয়ে, সাধারণ মানুষকে কষ্ট দিয়ে আপনি ইসলাম কায়েম করতে চাচ্ছেন, এই ইসলাম কায়েম সুদূর পরা হতো, কখন এটা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইত্তাবিল্লাতি আসান, তুমি ভালো দিয়ে মন্দকে প্রতিহত করো, ও তোমাকে শালা বললে তুমি ওকে দুলাভাই বলো, দেখবা সব ঠিক হয়ে যাবে। তোমাকেও বলেছে, তারপর ওর প্রতি কিভাবে প্রতিশোধ নেওয়া যায়, টক শোতে যদি না পারো তাহলে রাস্তায় চলে আসো। এই হচ্ছে পরিস্থিতি। যাই হোক, ওদিকে যেতে চাচ্ছি না। আমি বলছিলাম যে ফেরেশতারা মুমিন বান্দাদের জন্য দোয়া করে, কাদের জন্য? যারা তওবা করে আর সঠিক সরল রাস্তা, সঠিক পথে যারা ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন। দোয়া করে কি বলেন? রব্বানা উদখিলহুম জান্নাতি আদনিল লাতি ওয়াআদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আযওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। আল্লাহ, তুমি তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাও যেই জান্নাত চিরকাল থাকা যায়। আল্লাহ গো, তুমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাও, কারণ তো তুমি তাদের সঙ্গে জান্নাতের ওয়াদা দিয়ে রেখেছো। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু তাই নয়, ওদেরকে জান্নাতে দিলেই হবে না, শুধু অমাং সালাহামি না বাইহিম, ওদের সাথে ওদের পিতা যে ভালো কাজ করত, পুত্র যে ভালো কাজ করত, ওয়াজওয়াজিহিম তাদের স্ত্রীরা যে ভালো কাজ করত, স্ত্রী ফজরের নামাজের জন্য পানিটা গরম করে দিত, জামাটা কেসে দিত যাতে সে সালাত আদায় করতে পারে, ভালোভাবে আল্লাহর রাস্তায় চলতে পারে, ওদের সন্তান সন্ততি, ওদের পরিবার বর্গ আল্লাহ যদি ভালো কাজ তারা করে থাকে, তাদেরকেও তুমি জান্নাতে প্রবেশ করায় দাও। সুবহানাল্লাহ। অকিহিমুস সাইয়্যাত, আল্লাহ গো, যারা তওবা করেছে, তোমার সঠিক সরল পথে চলেছে, সিরাতুল মুস্তাকিমের টেনে যারা আরোহণ করেছে, আল্লাহ ওদেরকে তুমি অমঙ্গল থেকে রক্ষা করো। আল্লাহ, যাদেরকে তুমি অমঙ্গল থেকে রক্ষা করেছো, কিয়ামতের দিন তারাই সবচাইতে সফল কাম হবে। সুবহানাল্লাহ। ফাকাদ রহিম তাহু, আল্লাহ তাদেরকে তুমি প্রকৃত রহমত দান করেছো। ওয়াজালিকা হুয়াল ফাউজুল আজিম, আর এটা একটা বড় মহান সাফল্য। সুবহানাল্লাহ। এবার আসুন ফেরেশতারা কাদের প্রতি আরো দোয়া করেন সে মর্মে আলোচনা তুলে ধরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর হাদিসটির উল্লেখ রয়েছে সহিহ ইবনে হিব্বান খণ্ড 3, 328 এবং 329 পৃষ্ঠায় হাদিসটি উল্লেখ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান বাতা তাহিরন, যেই ব্যক্তি পবিত্রতা অবস্থায় ঘুমায়, পবিত্রতা অবস্থায় ঘুমায় মানে অজু করে ঘুমায়, অজু করে ডান কাত হয়ে ঘুমায়, এই লোকটা যখন ঘুমায় তার সঙ্গে দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দেন। সুবহানাল্লাহ। দুইজন ফেরেশতা নিযুক্ত করে দেন, যেই লোকটা ঘুমিয়ে যায় ফালাম মিয়াস্তাই কি, যতক্ষণ লোকটা যখন ঘুম থেকে জাগ্রত হয় তখন এই দুই মালাক ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহুম্মাগফিরহু, আল্লাহুম্মারহামহু, আল্লাহ লোকটাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ লোকটাকে তুমি রহমত দান করো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তারগিব ও তারহিব, উৎসাহ প্রদান এবং ভীতি প্রদর্শন, এই দুই হাদিসের নাম। তারগিব ও তারহিব এর অর্থ হচ্ছে উৎসাহ প্রদান, ভীতি প্রদর্শন। এই হাদিসের 428-429 পৃষ্ঠায় উল্লেখ আছে, বান্দা যখন পবিত্রতা অবস্থা অজু করে ঘুমায়, দেখবেন যে বহু হাদিস রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রী সহবাস করার পরে তিনি অজু করে ঘুমাতেন, অজু করে তিনি ঘুমাতেন, এরকম বহু হাদিস আছে। তো যে ব্যক্তি অজু করে পবিত্রতা অবস্থায় ঘুমায়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখনই ওই ব্যক্তি পার্শ্ব পরিবর্তন করে, ঘুমের মধ্যে পার্শ্ব পরিবর্তন করে না, পার্শ্ব পরিবর্তন করার সাথে সাথে দুইজন ফেরেশতা দোয়া করে, আল্লাহুম্মাগফিরহু, আল্লাহুম্মারহামহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তার উপর রহমত বর্ষণ করো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আজকে যারা মসজিদে এসেছেন সুন্দরভাবে অজু করে পবিত্রতা অর্জন করে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে, হাদিসটির উল্লেখ রয়েছে সহিহ মুসলিমের প্রথম খণ্ড 619 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি পবিত্রতা অবস্থায় মসজিদে প্রবেশ করে সালাতের অপেক্ষায় বসে থাকলো, কিন্তু প্রথমে ঢুকে দুই রাকাত সালাত পড়তে হবে দুখুলুল মসজিদ, এটা তিনটা নিষিদ্ধ সময় থাকলেও কেউ যদি মসজিদে প্রবেশ করে পড়তে হবে। তিনটা নিষিদ্ধ সময় হচ্ছে সূর্য উদয়ের সময়, মাথার উপর সূর্য আর সূর্য অস্তের সময়, এই তিনটা সময়ও যদি কেউ মসজিদে প্রবেশ করে তবু এই দুই রাকাত সালাত পড়া যায়, এত গুরুত্বপূর্ণ এই দুই রাকাত সালাত। দুই রাকাত সালাত পড়ে সে ফরজ নামাজের জন্য বসে আছে, যতক্ষণ সে বসে থাকবে, যতক্ষণ সে বসে থাকবে বেওজু না হওয়া পর্যন্ত ফেরেশতারা তাদের জন্য দোয়া করে, আল্লাহুম্মাগফিরহু, আল্লাহুম্মারহামহু, আল্লাহ লোকটাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ লোকটার উপর রহমত নাজিল করো। সুবহানাল্লাহ। এবার আসুন সহিহ বুখারী প্রথম খণ্ড আধুনিক প্রকাশনী কর্তৃক প্রকাশিত সালাতের অধ্যায়ের 582 নম্বর হাদিস, 457 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বাজারের সালাত, বাড়ির সালাত আর মসজিদের সালাতের মধ্যে ডিফারেন্স হচ্ছে 27 গুণ সওয়াব বেশি মসজিদে বললে। বুঝতে পারছেন কথা? বাড়ির সালাত, বাজারের সালাত, বাড়িতে বললেও 27 গুণ হবে না, মসজিদে বাড়িতে বললেও হবে না, বাজারে বললে হবে না, মসজিদে পড়লে 27 গুণ বেশি সওয়াব। কয় গুণ বেশি? 27 গুণ বেশি সওয়াব। কেউ যদি বাড়ি থেকে বা বাজার থেকে অজু করে মসজিদের দিকে আসে, যত দূর পর্যন্ত সে হেঁটে আসবে প্রত্যেকটি কদমে কদমে আল্লাহ তাআলা তার একটি করে গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অতঃপর লোকটা যখন অজু অবস্থায় মসজিদের মধ্যে প্রবেশ করলো, সালাত আদায় করলো, যতক্ষণ পর্যন্ত সে মসজিদের মধ্যে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করবে, আল্লাহুম্মাগফিরহু, আল্লাহুম্মারহামহু, আল্লাহ লোকটাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ লোকটার উপর তুমি রহমত নাজিল করো। সুবহানাল্লাহ। সহিহ ইবনে হিব্বান খণ্ড 533 নম্বর হাদিস এবং সহিহ জামে সাগির 1831 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা আলা মায়ামিনিস সুফুফি, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ ও মালাইকা এবং ফেরেশতা, ইউসাল্লুনা মানে সালাত পড়ে, মায়ামিনিস সুফুফে মানে যারা ডান পাশে থাকে। এখন আমাদের ভিতরে কিছু আলেম ওলামা আছে, তারা এইভাবেই অর্থ করছে যে আল্লাহ নাকি রাসূলের উপর সালাত পড়েন, ফেরেশতারাও নাকি সালাত পড়েন, মুমিন বান্দারাও নাকি সালাত পড়েন। সূরা আহজাবের 33 নম্বর সূরা 21 নম্বর আয়াত এটা বলে না? আল্লাহ কি সালাত পড়বেন কারোর জন্য ঠেকা পড়ছে? তত বড় বিয়াদব হলে এই ধরনের কথা বলে। অথচ আয়াত আয়াতটির অর্থ ওরা এভাবে ঠিকই করেছে, কিন্তু অর্থটা যখন নবীর দিকে যাবে, আল্লাহ যখন কারো উপর দিবেন, তখন অর্থটা ভিন্ন হয়ে দয়া বা রহমতে পর্যবসিত হবে। তার প্রমাণ হচ্ছে এইটা, আল্লাহ তাআলা তার বান্দার জন্য সালাত পড়েন না, নবীর জন্য নাই পড়লেন, মেনে নিলাম কথাটা, কিন্তু এখানে বলছে যারা ডাইন পাশে দাঁড়ায় তাদের জন্য সালাত পড়ে, বরং দয়া করে। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ও মালাইকাত এবং ফেরেশতা মণ্ডলী, ইউসাল্লুনা আলা মায়ামিনি সুহুফে, যারা ডাইন দিকে সালাত আদায় করে, ডাইন দিকে বসে, তাদের জন্য কি ডাইন, কিন্তু এদিক না, এইদিকে আমার হাত ডাইন, এদিক যাইতেছে তাই ডাইন, এইদিকে এইদিকে যারা বসে তাদের জন্য কি হয়, আল্লাহ এবং আল্লাহ তাআলা দয়া করেন আর ফেরেশতারা তার জন্য দোয়া করেন, সুবহানাল্লাহ। আরে মানুষ যদি প্রথম কাতারের কথা জানতো, রাসূল সাল্লাম বলছেন প্রথম কাতারের যে কি ফজিলত আছে, তাহলে লটারি ছাড়া হইতো না, এমন কি কারো যদি দুই পা আর দুই হাত কাটা থাকতো, তাহলে গড়াইতে গড়াইতে সে প্রথম কাতারে মসজিদে আসতো, সুবহানাল্লাহ। অথচ আমরা প্রথম কাতার ফাঁকা রাখার জন্য সবসময় প্রতিযোগিতা করি, তবে আবার প্রথম কাতার আবার আমাদের সাধারণ পাবলিকের জন্য না, বহু মসজিদ আছে সেখানে দেখবেন বহু রকম মানে নকশাদার এরকম ই রয়েছে, পাড়া রয়েছে আপনার জায় নামাজ, কি জন্য, এটা মেম্বর, এটা চেয়ারম্যান, এটা মুতাওয়াল্লি মসজিদের, এখানে বসা যাবে না, কারোর জন্য সামনে জায়গা নির্দিষ্ট করা নাই, নির্দিষ্ট আছে দুইজনের জন্য, এক হচ্ছে ইমাম, এলকুল মুয়াজ্জিন, আর একজন আছে যে হচ্ছে কিরাত ভালো পারে, পিছনে যদি ডিস্টার্ব হয়ে যায় তাহলে ইমামকে সরিয়ে এসে দাঁড়াবে, তার জন্য জায়গা, তিনজনের জন্য জায়গা নির্ধারণ করা যায়, আর কারোর জন্য জায়গা নির্ধারণ নাই, বরং নির্ধারণ করে বসে থাকাটা হচ্ছে কি, রাসূলুল্লাহ সাল্লাম নিষেধ করেছেন যে খবরদার উটের মতো জায়গা নির্দিষ্ট করে বসে থাকো না, যে এটা আমার জায়গা, এখান থেকে উঠা যাবে না, এটা বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী রেজিস্ট্রি করা জায়গা, আমার বাপে জায়গা দিছিল, মায়েও দিছিল সাথে, এই মসজিদই তো আমাদের, তোর এইটুক জায়গা নিচ্ছে তেমন করস কেন, আছে না নাই। পাশাপাশি অনেক ছোট ছেলে মেয়েরা সামনের কাতারে এসে বসে, ওদেরকে ঘাড় ধরে পিছনে দেয়, এই তোরা যা গ্যালজাম করবি খালি, ওই ঘাড় ধরার অধিকার আপনার নাই, নাই ওই অধিকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সামনের কোন মুসল্লিকে সরিয়ে দেওয়া হারাম। ওই বাচ্চা মুসল্লি না, না ও কি তাইলে, ও কি অরে, যদি আপনি বেশি কিছু করতে চান তাহলে মাঝখানে মাঝখানে নেন, যাতে দুষ্টামি করতে না পারে, আপনি ওরা পিছনে দিচ্ছেন কেন, আপনাকে কে বলেছে পিছনে দিতে, এমনকি বাচ্চাকে মসজিদে নিয়ে আসলে কিছু কিছু মানুষ ইমাম সাহেব খেপে টং হয়ে যায়, এই নামাজ ডিস্টার্ব করলো, অথচ রাসূলুল্লাহ সাল্লাম বাচ্চাদের কান্না শুনে সালাত সংক্ষিপ্ত করতেন, ঠিক কিনা, তাহলে হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে বাচ্চারা মসজিদে আসতো, এই জন্যই তো বাচ্চা মসজিদে আসে না, বাপেও তো মসজিদে আসে নাই, এরপর যখন দাড়িটা পাকা শুরু হয়েছে, শরীরের রক্ত তেজ কমে গেছে, বাপে মসজিদে আসে, এরপরে বলছে মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব বলছে আপনি কাল শুধু নামাজ পড়লে তো নামাজ পড়া হবে, কায়েম হবে না, তখন যে ছেলেকে বলছে এক নামাজ পড়স না, কি জন্য, লাঠি দেবে বাড়ি একবার ঠিক করে দেব, 10 বছরে বেরোন বাড়ানোর কথা মারার কথা মনে ছিল না, এখন বলছে, তখন এবার ছেলে বেরেছে, চুপ থাকো তুমি, জোয়ানকালে কি করছো, কি পোংদামি করছো জানি না, এখন বুইরা তুমি এত বড় কথা কও, আছে না নাই, ছেলে না বললেও ছেলের বউ ঠিকই বলে, পোংদা বুইরা তুমি জোয়ানকালে কি করছো, এখন তুমি আসো আমাকে দাওয়াত দিতে, এই হচ্ছে পরিস্থিতি। তাহলে ডাইনের কাতারে যারা ডাইন পাশে দাঁড়ায় তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন আর আল্লাহ তাআলা দয়া করেন, এটা আমরা চাই তো ইনশাআল্লাহ। আর একটা আসেন, না মারামারি করা যাবে না, আপনার চেষ্টা করতে হবে যাতে আপনি ডাইনে এসে বসতে পারেন, আপনি তো আগে জানতেন না, এখন আপনারা যারা জানেন না তাদের সঙ্গে প্রতিযোগিতা শুরু করে দেন, অসুবিধা নাই ইনশাআল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটি উল্লেখ রয়েছে ইবনে ইব্বান খন্ড 5533-534 পৃষ্ঠা, হাদিসটি উল্লেখ আছে, ইন্নাল্লাহু মালাইকাতাহু ইউসাল্লুনা, অবশ্যই আল্লাহ তাআলা দয়া করেন এবং ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন যারা ডান পাশে, ডান পাশে এসে দাঁড়ায়, ডান পাশে, ডান পাশে যারা দাঁড়ায় তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা তাদের জন্য দয়া করেন এবং দোয়া করেন, অর্থাৎ ডাইনে যারা দাঁড়িয়ে সালাত আদায় করে এবং ডাইনে যারা থাকে তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন এবং আল্লাহ তাআলা তাদের উপর রহমত নাজিল করেন। এজন্য আমি সব সময় চেষ্টা করি একটু টিক্স করে হলেও সামনের কাতারে ডাইন দিকে এসে দাঁড়ানোর জন্য। আমি প্রথম হাদিসটা একটু ভুল বলেছি অনুবাদে, প্রথম হাদিসটা হচ্ছে প্রথম কাতারের মুসল্লিদের জন্য ফেরেশতারা দোয়া করেন, প্রথম কাতারে যারা আছে সবাই, প্রথম হাদিসটা প্রথম কাতারের মুসল্লিদের জন্য, অর্থাৎ এই কাতারে যারা আছে সবার জন্য দোয়া করেন আর যারা ডাইনে আছে তাদের জন্য আরো বিশেষ করে দোয়া করেন, সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম, এটাই সঠিক। আরো আছে, আরো আছে, সিলসিলা সহি 1892 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহ মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ তাআলা দয়া করেন এবং ফেরেশতারা তাদের উপর দোয়া করেন যারা পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কাতারের ফাঁকা বন্ধ করে যারা দাঁড়ায় তাদের স্বয়ং আল্লাহ তাআলা দয়া করেন, রহমত করেন এবং ফেরেশতারা তাদের দয়ার জন্য দোয়া করেন বলেন সুবহানাল্লাহ। অথচ কাতারে আমরা ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াচ্ছি ঠিক কিনা, এবং এ ব্যাপারে ইমাম সাহেবকে বলতেও শোনা যায় না কখনো যে কাতারটা একটু সোজা করেন। অথচ এটা কত গুরুত্বপূর্ণ, এটা সালাতে একটা রুকন ফরজ, সালাতে ডিস্টার্ব হয়ে যাবে, অথচ আমরা এটা মাথায় নিচ্ছি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে সূরা সাফ 61 নম্বর, সূরা 4 নম্বর আয়াত, ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ ইউহিব্বুল্লাযীনা, তাদেরকেই পছন্দ করেন, লাইক করেন, চয়েস করেন। ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা, আল্লাহর রাস্তায় যারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়। কিভাবে সারিবদ্ধ দাঁড়ায়? আল্লাহ বলছেন কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তার সীসা গলানো প্রাচীর বলেন সুবহানাল্লাহ। ইটের মধ্যে ফাঁক থাকতে পারে, সীসা গলা প্রাচীরের মতো করে ফাঁক থাকে না। আল্লাহ তাআলা যদি যুদ্ধের ময়দানে মুজাহিদকে এমন পছন্দ করে থাকেন, তাহলে সালাতের কাতারে কি আল্লাহ পছন্দ করবেন না? তাহলে কেন ফাঁক হয়ে দাঁড়াচ্ছেন, কেন ফাঁক হয়ে দাঁড়াচ্ছেন? কে বলেছে ফাঁক হয়ে দাঁড়াতে? আর যারা পা মিলাতে যাচ্ছে তাদেরকে আপনারা বহু বেহুদা গালিগালা শুরু করে দিয়েছেন, এটা ঠিক নয়। যেমন কোন মসজিদে যে কেউ পায়ে পা মিলাতে চাইলে তাকে বেহুদা গালি গালাজ দেওয়া ঠিক নয়, তেমনি কেউ যদি পা জোর করে মিলাতে না চায় তাকেও গালি দেওয়া ঠিক নয়। আমরা অনেক সময় দেখেছি, এই নি আমার নামাজটা ডিস্টার্ব করে দিলেন, আমার এই যে এই পায়ে পা মিলালেন না, আমরা আছি না এরকম। এই ভাইটা অবশ্য ঠিকই বলে, কারণ এই জন্যে যে সে হাদিসটা তো শুনেছে, সিলসিলা সহিয়া 2533 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি তার কাতারের ফাঁকা বন্ধ করতে পদক্ষেপ নেয়, কাতারের ফাঁকাটা বন্ধ করতে যায়, তার এই প্রতিটি পদক্ষেপে তাকে ক্ষমা করা হয় এবং সওয়াব লেখা হয় সুবহানাল্লাহ, তার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়, আবানাল্লাহু বাইতুন ফিল জান্নাহ, এবং জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করা হয় সুবহানাল্লাহ। তাহলে ও তো ঠেলাঠেলি করবেই, তবে ঠেলাঠেলি করা উচিত না। আপনার যে জায়গাটা আছে সেই জায়গাটার মধ্যে দাঁড়ানোর চেষ্টা করুন, কেউ যদি মিলায় আলহামদুলিল্লাহ, না মিলাইলে ওর পা ওর উপর বর্তাবে। তবে অবশ্য আমাদের সলাতের মধ্যে খুশি খুশিটা নষ্ট হয়ে যায়, এটাও ঠিক। এজন্যে আমরা চেষ্টা করব সবাই যেন সলাতে পায়ে পা কাঁধে কাঁধ মিলানে দাঁড়ানোর চেষ্টা করে। সময় আছে, সহি মুসলিমের সলাতের অধ্যায় দ্বিতীয় খণ্ড ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত 862 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সালাতের কাতার সোজা করাতেন, তিনি হুজরা থেকে বের হয়ে আসতেন, তার আগে এই কাতার সোজা হয়ে যেত। আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি আদেশ করে দিতেন কাতারকে সোজা করাও। আর এই হাদিসটির একটা হাদিস উল্লেখ করা হয়েছে আপনার বড়পীর আব্দুল কাদের জিলানী রাহেমাহুল্লাহ তার গুনিয়াতুত তালিবিনের প্রথম খণ্ডের প্রথমার্ধের 109 পৃষ্ঠায়, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে নির্দেশ করতেন, বিলাল তুমি কাতার সোজা করো, আর যারা কাতারের পায়ে সোজা করবে না ওই বেঁকা পাড়ে চাবুক দিয়ে সোজা করো। সুবহানাল্লাহ, বিহামদি সুবহানাল্লাহ। জানি না হাদিসটি জাল না জয়ীব বা সহি, তবে গুনিয়াতুত তালিবিনে হাদিসটা আনা হয়েছে, তিনি বলেছেন যে কাতার মিলাতে গিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা কি করতেন, পায়ে চাবুক কষে দিতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বেশি খেয়াল করতেন কাতারটা সোজা হয়েছে কিনা, কারণ কাতার সোজা না হলে মুনাফিকের লক্ষণ ঢুকে যায় ঠিক কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দেখতেন কাতার সোজা হয়েছে কিনা, অতঃপর তিনি দেখলেন যে কাতার মনে হয় মোটামুটি সোজা হয়েছে, কেবলই তিনি সালাত আদায় করতে যাবেন, এ মুহূর্তে আবার ঘুরে দাঁড়ালেন, ঘুরে দেখলেন যে না কাতার সোজা ঠিকই আছে, কিন্তু একটা লোকের বুকটা সামনের দিকে এরকম একটু বের হয়ে আছে, বেশি ত্রুটি না, কাতার পায়ে পা কাঁধে কাঁধ মিলানো 100% ঠিক আছে, কিন্তু বুকটা একটু বের হয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওহে আল্লাহর বান্দারা শুনে রাখো, আল্লাহর বান্দারা শুনে রাখো, খবরদার তোমরা কাতার বিচ্ছিন্ন করো না। যে ব্যক্তি কাতার বিচ্ছিন্ন করে দাঁড়ায় আল্লাহ তাআলা তাকে রহমত থেকেও বিচ্ছিন্ন করে দেন, নাউজুবিল্লাহ, এবং তাকে বিভেদ সৃষ্টিকারী রূপে গণ্য করেন, ইন্নালিল্লাহ। অতএব কাতার কিভাবে সোজা করতে হবে বুঝতে পারছেন তো? এবার আসুন সহিহ বুখারীর আধুনিক প্রকাশনী কর্তৃক প্রকাশিত প্রথম খণ্ড সালাতের অধ্যায়ের 681 নম্বর হাদিস। সব হাদিসটা ভুলে গেলে ওটা ভুলে যান না, কি বুঝলেন? এই হাদিসটার নাম্বারটা মনে রাখেন, আধুনিক প্রকাশনীর প্রথম খণ্ডের সহিহ বুখারী সালাতের অধ্যায়ের 681 নম্বর হাদিস, বুখারী আধুনিক পাবলিকেশন কর্তৃক প্রকাশিত 681 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রখ্যাত একজন সাহাবী, তিনি বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ঘোষণা শুনে সালাতকে কাতারকে সুজা করানোর জন্য সর্বাধিক গুরুত্ব দিতাম এবং সাহাবীগণ এ ব্যাপারে খুবই গুরুত্ব দিতেন, এমন কি একজন আরেকজনের পায়ে পা মিলিয়ে দাঁড়াতাম। এটা সহিহ বুখারীর হাদিস। একজন আরেকজনের, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আমরা একে অপরের পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতাম। এবার মাযহাবি ভাইরা বলছে এটা আনাস বলছে, রাসূল বলে নাই। আমি বলি যে আনাসের তার খেয়ে দেয়ে কাম নাই, রাসূলের অতিরিক্ত বলে ফেলবেন যে পায়ে পা মিলানো। এই হাদিসটা তোমরা সহিহ বুখারী বলে এরকম করো। তো সহিহ বুখারী ছাড়া বহু হাদিস আছে, সহিহ আবু দাউদের এবং মিশকাতের 1093 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাল্লাযী নাফসি বিয়াদি, আমার প্রাণ যার হাতে রয়েছে, মুহাম্মদের প্রাণ যার হাতে রয়েছে, তার কসম করে বলছি, ইন্নি লাআরা শয়তান ইয়াদখুলু মিন খিলালিস সাফফে, আমি কালো কালো ছাগলের বাচ্চার মতো শয়তানকে তোমাদের ওই ফাঁকা জায়গাগুলোকে দেখতে পাচ্ছি। অতএব কথার মিলিয়ে দাঁড়াও। সহিহ আবু দাউদের 673 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কাতারকে পাতিরের ন্যায় দাঁড়াও। স্পষ্ট সহিহ হাদিস, এরপরও আপনি এ কথা বলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা কাতার মিলিয়ে দাঁড়ায়, সিলসিলা সহিহ 1892 নম্বর হাদিস, যে ব্যক্তি কাতার মিলিয়ে দাঁড়ায়, ফেরেশতারা তার উপর দোয়া করেন এবং ফেরেশতারা তাদের মাথার উপর নেকি ছিটিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় গুরুত্ব একটা পূর্ণ কাজ, অথচ সেই কাজ আমরা করছি না, এটা কি ঠিক? ঠিক নয়। এখন আসুন, এদিকে বাড়াইতে চাইলে অনেক হাদিস আছে, 18টারও বেশি হাদিস আছে, উদ্ধৃতি সহকারে আপনারা জেনে নেবেন। আমার সলাতের আলোচনায় সমস্ত কিছু উদ্ধৃতি দেওয়া আছে। এবার একটি বিষয় আলোচনা করে শেষ করব, তা হচ্ছে আমিন বলার বিষয়টা নিয়ে। কারণ আমিন সম্পর্কে সহিহ বুখারীর 782 নম্বর হাদিস আধুনিক প্রকাশনী কর্তৃক প্রকাশিত এর 338 পৃষ্ঠায় অনুচ্ছেদে এসেছে, 338 পৃষ্ঠা অনুচ্ছেদে এসেছে, সাহাবীগণ এত উচ্চ স্বরে আমিন বলতেন, তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এত বড় কান ফাটানে আমিন বলে আমার নামাজে ডিস্টার্ব করো না। কিন্তু আব্দুল্লাহ ইবনে উমার এবং জুবাইর তারা কখনো জোরে আমিন বেলা পরিত্যাগ করতেন না। এটা সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশনের 338 পৃষ্ঠায় অনুচ্ছেদে লেখা হয়েছে, সহিহ বুখারীর বাব অনুচ্ছেদ, সেখানে লেখা হয়েছে যে তারা এত কাঠফাটা আমিন বলতেন। কেন তারা বলতেন? আবু হুরায়রা হাদিস বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, যে যখন ইমাম আমিন বলে, ইমামের আমিন, মুক্তাদির আমিন আর ফেরেশতাদের আমিন যখন একত্রিত হয়ে যায়, তখন ফেরেশতারা তাদের জন্য দোয়া করে, এই জন্য তারা বলে, গুফির আল্লাহুমা তাকাদ্দাম মিন জামবিহি, তাদের আগের পরের পাপ সব আল্লাহ ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। এখানে ফেরেশতারা আমিন বলার কারণ হচ্ছে, আল্লাহ তুমি কবুল করো, তাদের তো কোনো গুনাহ নাই, তারা কেন আমিন বলবে? আমিন বলছে বান্দার সঙ্গে, যাতে বান্দার ত্রুটি পাপগুলা বিচ্যুতিগুলো আল্লাহ ক্ষমা করে দেন, এজন্য ফেরেশতারা আমিন বলে। আর এই আমিন বলার অর্থ হচ্ছে, আল্লাহ যারা সলাতে দণ্ডায়মান আমিন বলেছে উচ্চ স্বরে, আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করে দেন। এবার আসুন মুসলিম, এবার আসুন আবু দাউদ মিশকাতের 856 নম্বর হাদিস, অন ওয়াইল বিন হুযুর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সূরা ফাতিহা পাঠ করতেন, পারা গায়রিল মাগদুবি আলাইহিম আলাদদাল্লিন, যখন তিনি মাগদুবি আলাইহিম আলাদদাল্লিন বলতেন, ফাকালা আমিন, তখন তিনি আমিন বলতেন, ও মাদ্দা বিহা সাওতাহু, তিনি উচ্চ স্বরে আমিন বলতেন। সুবহানাল্লাহ। আর উচ্চ স্বরেই আমিন বলতে হবে, উচ্চ নিম্ন স্বরে আমিন বলার যত হাদিস আছে সব জয়ীফ, এগুলা বানিয়েছে ইহুদি খ্রিস্টান আর তাদের দোসররা। কেন বানিয়েছে জানেন? হাতে ঘা লাগে, যে হাতে ঘা লাগে। মুসলিম মিশকাতের 2903 নম্বর হাদিসে উল্লেখ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আদি বিন হাতিম গেলেন। আদি বিন হাতিম কে ছিলেন? হাতেম তাইর ছেলে ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কওমের মধ্যে যখন অভিযান করলেন, ওই অভিযানে আদি বিন হাতিম ঠিক পেয়ে আগেই দৌড়ে পালিয়েছে সিরিয়াতে, তার বোন রয়ে গেছে। তার বোন থাকার পরে আদি বিন হাতিমের বোনকে ধরে নিয়ে আসা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, এবং অনেককে ধরে নিয়ে আসা হলো। তো রাসূল সাল্লাম যখন ওই দিক দিয়ে যাচ্ছিলেন তখন এই মহিলা বলছে, আমার প্রতি রহম করুন, আমি অমুকের কন্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে বললেন, তুমি অমুকের কন্যা? বলছে হ্যাঁ। তখন বললে, তোমার সঙ্গে কি কেউ আছে? বলে, আমার সঙ্গে আমার যে দেখাশোনা করবে সে হচ্ছে আদি বিন হাতিম, কৌতর আল্লাহ এবং তার রাসুলের এ থেকে পালিয়েছে। তখন বলছে, আমাকে আপনি মুক্ত করে দেন, আমি যেভাবে হোক দেশে পৌঁছে যাব। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহিলাটাকে মুক্ত করে দিলেন। মুক্ত করে দেওয়ার পরে তিনি তার ভাইয়ের কাছে সিরিয়াতে গেলেন। সিরিয়াতে যে বলছে, এই তুমি এত খারাপ কেমন করে হলে যে তোমার পিতার শেষ স্থিতিটুকু তুমি রেখে আসলে, তোমার সন্তান আর ছেলেবেলেদেরকে নিয়ে তুমি পালিয়ে আসলে আর আমাকে রেখে আসলে। অর্থাৎ আদি বিন হাতেমের ফুপু হচ্ছে আতেম হাতেম তাইর মেয়ে। অতঃপর তিনি আদি বিন হাতিম বলছেন, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। তখন বলছে, তুমি কার থেকে পালিয়ে ফিরছো? যেই লোকটা এত ভালো, এত মহানুভব, আমাকে সে ছেড়ে দিয়েছে, তুমি তার থেকে পালিয়ে ফিরছো? যাও আদি, তুমি যেখানেই পলাও না কেন, একদিন তুমি তার কাছে ধরা খাবে। অতএব সময় থাকতে তার সামনে হাজির হও। আদি বিন হাতিম ছিলেন খ্রিস্টানদের একটা বড় পণ্ডিত। অতঃপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হলেন। হাজির হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদিকে বললেন, আদি, তুমি তোমার এই নেতৃত্ব নিয়ে গর্বে পড়ে আসো, অথচ একটা দিন আসবে যখন আমরা সিরিয়া অমক অমক অমক জায়গা আমরা দখল করব, এমন কি এই মক্কা হিজরত করতে আসবে, হজ করতে আসবে একাকিনী একজন মহিলা, আল্লাহ ছাড়া তার কোনো ভয় থাকবে না। শোনো আদি বিন হাতিম, ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে শোনো, এই যে সূরা ফাতিহাতে বলা হয়েছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, মাগদুব কারা কারা? ইহুদি। আল ইহুদু মাগদুবুন আলাইহিম, ইহুদিদের উপর গজব, ইহুদের উপর লানাত, ইহুদিদের উপর লানাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারা হচ্ছে গজব প্রাপ্ত, লানাত প্রাপ্ত, অভিশাপ প্রাপ্ত। ওয়ান নাসারা যাল্লুন, এবং নাসারা খ্রিস্টানরা হচ্ছে পথভ্রষ্ট। যখন আমরা সূরা ফাতিহাতে পড়ে থাকি, ইহুদিরা গজবপ্রাপ্ত, লানাতপ্রাপ্ত, এবং খ্রিস্টানেরা তারা হচ্ছে পথভ্রষ্ট, তখন আপনি লেজ গুটিয়ে কেমনে আসতে আমিন বলেন? বলেন এটা বলা সম্ভব? তখন জোরে আমিন বলতে হবে, কারণ তাদের গা জ্বালা পুরা এই জন্যে করে জোরে আমিন বলা শুনি, সেই কারণে তারা যঈফ হাদিসকে বানিয়েছে। এবার আসুন, মুসলিম মিশকাতের 854 নম্বর হাদিসে উল্লেখ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, ইহুদি এবং খ্রিস্টানরা তোমাদেরকে দুই কারণে তোমাদেরকে হিংসা করে থাকে, তা হচ্ছে আসসালামত তামিন, তোমাদের সালামের কারণে, এবং তোমাদের আমিনের কারণে। আসতে আমিন বললে ওদের গা জ্বলবে? ওদের দুইটা কারণে হিংসা করে থাকে, এই জন্যে তারা হিংসা করার জন্যে, যেহেতু হিংসা যাতে করতে না পারে আর সাধারণ পাবলিক যেন জোরে আমিন বলতে না পারে, সেজন্য ষড়যন্ত্র খাটিয়ে জাল জয়ী ভাদিস বানিয়ে সমাজে প্রচলন করা হচ্ছে। আর পিছনে যারা দাঁড়িয়ে জোরে আমিন বলছে এদেরকে ফেতনাবাজ বলা হচ্ছে, জোরে আমিন বলার কারণে ঘাড় ধরে মসজিদ থেকে বের করে দেওয়া হচ্ছে, ঠিক কিনা? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এক বিদুইন এসে মসজিদের মধ্যে প্রবেশ করে পিশাব করে দিলেন, তাকে তিনি ভালো ব্যবহার করলেন। আমি বলতে চাচ্ছি, যারা এই ধরনের কাজটি করে থাকেন, জোরে আমিন বলার কারণে মসজিদ থেকে বের করে দেন, আল্লাহর কাছে কাল কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করতে হবে। পাশাপাশি এটাও বলতে চাচ্ছি, আমরা যারা সহিহ আকীদায় বিশ্বাস করছি, তারাও আমরা অনেক ক্ষেত্রে বাড়াবাড়ি করছি যে পায়ে পা মিলাচ্ছ না কেন, তুমি কোত্থেকে এসেছো, অকথ্য গালিগালাজ করছি, এটা ঠিক নয়। বলে রাখবেন, মোবাইলে সাইলেন্ট করতে হবে, মোবাইলে সাইলেন্ট করতে হবে। ইমাম সাহেব বলবেন, মোবাইল বন্ধ করার অধিকার আপনার নাই, আপনি বলতে পারেন মোবাইল সাইলেন্ট করেন যাতে আওয়াজটা আমার কানে না আসে, অথবা মোবাইল বন্ধ করবেন, এটা আপনার ব্যাপার, এটা বলে দিবেন। বলে দেওয়ার পরে যদি সে কোনো কারণে তার ভুল হয়ে যায়, ইমাম সাহেবেরও ভুল হয়, সাইলেন্ট করে নাই, জোরে বাজছে হয় নাই, তো ইমাম সাহেব কারে গালি দেন? এবার ইমাম সাহেব নামাজ পড়ে উঠে অকথ্য গালি গালা শুরু করেছে, এই তোমার বেদের মেয়ে জোসনার গান শুনাইতে কে বলছে? হ্যাঁ, ওই লোকটা তো খুব অবস্থা খারাপ হয়ে গেছে, হয়তো কোনো কারণে মনে নাই, তাকে এই ধরনের গালিগালাজ করা ঠিক নয়, বরং তাকে বলুন এটা করবেন না। বরং শুনে রাখুন, আপনি যখন কলটা আসবে তখন মোবাইলটা নিবেন সাথে করে, কোনো সমস্যা নেই, এরপর নাম্বারটাও দেখবেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, এরপরে মোবাইলটা আপনি অফ করে দিবেন, ব্যাস, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, এটা বলবেন। কারণ তার দলিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে ঠকঠকাচ্ছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না সালাত আদায় করতেছিলেন, এরপর তিনি দরজাটা খুলে আবার সালাত পড়তেছেন, এরপর একটি শিশু সন্তানকে কেঁদে উঠেছে, ঘুমের থেকে উঠে পড়ছে, আপনি নামাজ অবস্থায় আছেন, এরপর সন্তানটাকে কোলে নিয়ে নামাজ পড়েন, আপনার নামাজের কোনো ডিস্টার্ব হবে না। কোন জরুরি প্রয়োজন হয়েছে, লাইটের অফ সুইচ অফ করতে হবে অথবা ফ্যান অফ করতে হবে বা একটা কিছু দুর্ঘটনা হয়েছে, আপনি সঙ্গে সঙ্গে সেটা করেন সালাতের অবস্থায়, আপনার সালাতের কোন ত্রুটি হবে না, এটা কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এজন্য কোন পক্ষকেই বাড়াবাড়ি করতে নিষেধ করা হয়েছে। আমরা হকের পথে আছি, সেই জন্য যারা হক পথে নাই তাদেরকে তো বোঝাতে হবে, তারপরে বলতে হবে, ঠিক কিনা? আসুন আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মানার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সঠিক পথে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ফেরেশতারা যারা নূরের সৃষ্টি, আল্লাহ তাআলা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি উল্লেখ রয়েছে মুসলিম মিশকাতের 5701 নম্বর হাদিস, যে নিশ্চয়ই ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর থেকে। কি থেকে? নূর থেকে। এবং জিনদেরকে সৃষ্টি করা হয়েছে মিন মারজিন মিনান নার, আগুনের অগ্নিশিখা হতে। আর আদম সন্তানকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে? অমিম্মা আদামু উসিবাল্লাহু। রাসূল সাল্লাম বলছেন আদমকে সৃষ্টি করা হয়েছে যার গুণ তোমরা বর্ণনা করে থাকো, বলো যে মাটির মানুষ রে। তাই রাসূল সাল্লাম ও মাটির মানুষ, তিনি কোনো ফেরেস্তা নন, ফেরেস্তার সম্মান কম, মাটির মানুষের সম্মানই বেশি। তাই নবীকে নূর বানিয়ে বেশি সম্মান দেওয়ার চেষ্টা করিয়েন না, সম্মান কম হয়ে যাবে। এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, সেই নূর যেই নূর দ্বারা হেদায়েতের আলো পেয়েছে মানুষ, এইভাবে নূর বললে কোনো সমস্যা নাই। কিন্তু তিনি নূরের উপাদানে কোনো সৃষ্টি মানুষ নয়, বরং তিনি মানুষ, তবে নূরও তাতে কোনো সন্দেহ নাই। মুমিনের অন্তরে নূর আছে, মানুষের অন্তরে নূর আছে, নূর ছাড়া মানুষ নাই। যার নূর নাই সে তো হেদায়েত শূন্য হয়ে যাবে। তাই নূর সবার মধ্যেই থাকাটা স্বাভাবিক, কিন্তু কেউ নূরের তৈরি, মানব জাতি নূরের তৈরি নয়। আল্লাহ তাআলা আমাদেরকে ফেরেশতারা যে দোয়া করে সেই দোয়াগুলোকে কবুল করে নিন, এবং তারা যেন দোয়া করে সেই আমলগুলো করার চেষ্টা করি। বহু দোয়া আছে যেইগুলো আমি এখানে বলার আজকে সময় পেলাম না, আবার যদি আগামীতে সময় পাই ইনশাল্লাহ আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। পাশাপাশি আলোচনা করার আরেকটি বাকি রয়ে গেল, সেটা হচ্ছে ফেরেশতারা কাদের উপর অভিশাপ করেন। এটা যদি বলি তাহলে বলবেন যে পরের সপ্তাহে আপনার আশা লাগবে না, ঠিক আছে? কারণ সবার কাছেই লাগবে জিনিসটা, যে ফেরেশতারা কাদের উপর অভিশাপ করেন। অনেক হাদিস আছে, অনেক হাদিস আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলো আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ইয়াকুম আয়াতি ওয়া যিকরিল হাকীম।